যে গেছে বনো মাঝে চৈত্র বিকেলে, যে গেছে ছায়া প্রাণ বনো বিধি তলে, যে গেছে ছায়া প্রাণ বনো বিধি তলে, বনো জানে অভিমানে গেছে সে আবহেলে, যে গেছে অশ্রুময় বন অন্তরালে, যে গেছে অশ্রুময় শিকে পেছি বা শিশুর আঁচলে উড়েছে ময়ূর, চলে যাই বলেছিল চলে যাই, মহুল তরুর বাহু ছুঁয়ে, যে গেছে অশ্রুম চলে, সে বুঝি শুয়ে আছে চৈত্রের হলুদ বিকেলে, যেখানে চূর্ণ ফুল ঝরে তারা চলে, যেখানে চূর্ণ ফুল ঝরে তার কাফুলি।